তাকলিফ থেকে নামাজও ছুটি দিলে হুকুম দিয়ে দেয় তারা দেবে সব ক্ষেত্রে, সব অন্য সময় অবহেলা করাবে কিন্তু নামাজের সময় খুব টাইম মাপে। ড্রাইভার নামাজ পড়ে বের হয় না, মালিকের গাড়ির ভিতরে সিগারেট টানতে টানতে সময় শেষ হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে, জানলা দিয়ে এসে জিজ্ঞেস করে আয় আসিস না কেন, স্যার আসতে দেয় না। তা কে ধরে আসতে দেয় না, তুই আমার ড্রাইভার, তার যে আপনাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না সে আমাকে আসতে দিচ্ছে না। অর্থাৎ যে আল্লাহ আপনাকে মসজিদে আসবার তৌফিক দিচ্ছে না সে আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে বেঁধা দিচ্ছে, যেন মসজিদ থেকে বের হতে আমার দেরি হচ্ছে। এই যে একটা অদৃশ্য আকর্ষণ, এই আকর্ষণ বিশ্বাস করার নামই হলো যে আল্লাহ আমাকে মহব্বত করেছে, এই জন্য আমার ভিতরে এই আকর্ষণ সৃষ্টি হয়েছে যার কারণে আমি মসজিদে সময় কাটাতে আমার ভালো লাগে। আল্লাহ তাআলা যে আমাদেরকে তার ঘরে থাকবার সমস্ত আমল করবার তৌফিক দিয়েছে এজন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসার 11 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। ধারাবাহিক আলোচনার সূত্র চলতেছিল, আলোচ্য বিষয় ছিল তেজ্য সম্পত্তি বন্টনের নীতিমালা নিয়ে। গত 2-3 আয়াত এমন যাচ্ছিল যে সম্পদ বন্টনের সময়, মাল বন্টনের সময়, মিরাস ভাগ করার সময় যদি কোনো অসহায় এতিম মিসকিন আসে তাহলে তাদের প্রতি লক্ষ্য রেখো, এই আয়াতে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানের ব্যাপারে আদেশ করেন যে তোমাদের ছেলেরা পাবে তোমাদের মেয়েদের দ্বিগুণ। যদি শুধু মেয়ে থাকে আর মেয়ে যদি 2-এর অধিক হয়ে থাকে তাহলে সমস্ত মেয়েরা পাবে 3-এর 2 ভাগ, 2/3, আর যদি মেয়ে শুধু একজনই থাকে, ছেলে নাই শুধু মেয়ে একজন, তাহলে ওই মেয়ে অর্ধেক পাবে। বাপ মা উভয়ে আছে এবং যে ব্যক্তি মারা গেছে তার সন্তানও আছে, তাহলে বাপ মা এক্ষেত্রে তার সন্তানের থেকে যে বাপ মা জীবিত আছে সে বাপ মা শুধু 1/6 ভাগের 1 ভাগ, 1/6 ভাগ পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে। যদি সন্তান না থাকে তাহলে তার ওয়ারেস হবে বাপ মা, তবে মায়ের হবে 1/3। আর যদি মায়েদের একাধিক বোন থাকে তাহলে সেই বোনদের অংশ থাকবে 1/6। এসব কিছু তখন হবে যদি মায়ের কোনো ওসিয়াত করে যায়, সেই ওসিয়াত বাস্তবায়ন করার পর। তোমরা জানো না তোমাদের সন্তান এবং তোমাদের পিতা তোমাদের জন্য কে বেশি উপকার, বাপ বেশি উপকারে আসবে নাকি সন্তান বেশি উপকারে আসবে এটা তোমরা জানো না। উপরে যা কিছু বর্ণনা করা হলো আল্লাহ তাআলার অকাট্য বিধান, আল্লাহ তাআলা অধিক জানেন, আল্লাহ তাআলা হিকমতওয়ালা, হাকিম, প্রজ্ঞাময়। এই হলো আয়াতের তর্জমা। আয়াতটা অবতীর্ণ হয়েছে নির্দিষ্ট একটা কারণকে লক্ষ্য করে যাকে শানে নুজুল বলা হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী রসূল, আল্লাহ রসূলের প্রিয় সাহাবী, আব্দুল্লাহ ওনার আব্বার নাম। আব্দুল্লাহ বদর যুদ্ধে শহীদ হন, শহীদ হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের প্রতি একটু বেশি দয়ালু হন। ইমানের দাবি হলো দুর্বলের প্রতি দয়ালু হওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দয়ালু দুনিয়ায় আর কেউ ছিল না, যার কারণে জীবন দিয়ে হলেও মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত আনার জন্য তার জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় কাফের মুশরিকের মোকাবেলা করেছে। এত বেশি দয়ালু হওয়ার কারণে জাবের প্রতি আল্লাহ রসুল খুব বেশি মহব্বত দেখাতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন বনু সালামা গোত্রের এলাকায়, এলাকার নাম বনু সালামা। অসুস্থ হয়েছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন, দেখতে যে দেখেন যে জাবের অসুস্থতার জন্য বেহুশ অজ্ঞান হয়ে রয়েছে, জ্ঞান হারা হয়ে রয়েছে। হাদিসের ভাষায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আল্লাহ রাসূল আমাকে দেখতে আসলেন, আমি জানি না, কিন্তু আশপাশের লোকেরা বলে যে আমি অজ্ঞান বেহুশ, আল্লাহ রাসূল আসলেন। আশপাশের লোকেরা বললেন সে তো মৃত্যুর আগ মুহূর্তে হয় মারা যাবে, এবং তৎকালীন যুগে তো চিকিৎসার ব্যবস্থা তো উন্নত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু অজুর পানি নিয়ে আসো। অজুর পানি আনতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে অজুর অবশিষ্ট পানি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় এবং মাথায় সামান্য ছিটাই দিলেন। ছিটাই দেওয়ার সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ ফিরল, একবার সুস্থ মানুষের মতো উঠে বসলেন। আল্লাহ রাসূলের এমন মুজিজা বহুত আছে। এক যুদ্ধে থেকে ফেরার পথে একটা কুয়া, কুয়ার মধ্যে যে পানি ছিল সে পানি শেষ হয়ে গেছে। আসার সাথে সাথে কয়েকজনে নিয়ে উজু করছে, উঠকে খাওয়াইছে, পানি শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, পানি তো নাই এবং কুয়ায়ও পানি নাই, কুয়ার পানি শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যার কাছে যে পানি আছে, পাত্র নিংড়াই হলেও অল্প অল্প পানি জমা করে সব পানিটা নিয়ে আসো। বদনার কোনায় হলেও যখন পানি না থাকে তখন পানির মূল্য বুঝে আসে। অনেক সময় আমি বাসায় বোঝানোর জন্য বলি, এখন তো পানির সংকট বিভিন্ন এলাকায়, যখন পানি না থাকে তখন একটা খালি হাড়ি পাতিল ওই টেপের নিচে ধুয়ে দেয়, এক এক ফোঁট পানি পড়ে, এটাতে ওই পাতিল ভরলে বড় খুশি। কিন্তু বান্দা বান্দি কত নাশক, কত নেবক হারাম, পানি যখন বেশি থাকে তখন পানি অপচয় হলেও বিন্দু মাত্র খেয়াল করে না। একজন মানুষ উজু করতে যে যদি চিন্তা করে, আমি টেপ ছেড়ে যদি উজু করি, নিচে যদি বালতি পেতে রাখি, এক বালতি হয়ে যাবে এক ওজুর পানি, এসব কিন্তু খেয়াল থাকে না। কিন্তু যখন পানি না থাকে তখন ওই কিভাবে পানি বাইর করা যায়, ওই ফোঁটা ফোঁটা পানি ধরে রাখার চেষ্টা। আল্লাহ তাআলা না শকর বান্দার পরিচয়টা, আল্লাহ তাআলার শকরকারী বান্দা হলো সে, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে নিয়ামত মনে করে হিসাব করে ব্যয় করা। তো বলতেছিলাম, পানি যখন না থাকে তখন অল্প পানিরও অনেক দাম হয়ে যায়, তখন ওই সামান্য সামান্য পানি জমা করে জমা করে উজু হয় এতটুকু পানি জমা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করার পরে সামান্য অবশিষ্ট যে ওজুর পরে যে সামান্য পানি ছিল সে পানিটা ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। হাদিসের ভাষায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পানি পড়তে দেরি, পানি নিচ থেকে উঠতে আসতে দেরি হলো না। বলেন যে আমরা 1000 মতো কাফেলার লোক ছিলাম, 1000 লোক খেয়েছি, উঠকে খাওয়াইছি, ওজু করেছি, পানির প্রয়োজন মিটিয়েছি, তারপরে পানি পানির মতোই ছিল। এই হলো আল্লাহ রাসূলের মুজিজা। আর এক যুদ্ধে আমরা সব হাদিসের ঘটনা একবার ইউজ করতো, আর এক বার পানি নাই, কুয়ারও ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পানি আছে এটা উপস্থিত করো, দুইটা আঙ্গুল, ডান হাতের দুইটা আঙ্গুল ওই পানির পাত্রের মধ্যে দিয়ে দিলেন। সাহাবা একরাম দেখতেছিলেন, টেপ দিয়ে যেভাবে পানি পড়ে, ঝর্ণা দিয়ে যেমন পানি পড়ে, দুইটা আঙ্গুল মাথা দিয়ে আল্লাহ তাআলা পানি বের করে দিচ্ছিলেন। আল্লাহ রাসূলের এমন মুজিজা ছিল। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা যে বলছে ঘটনা, হাদিসে ওনার ব্যাপারে এত মজেদা আছে আল্লাহ রাসূলের সাথে যে এক বসায় বলে শেষ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল মহব্বত করতেন বাপ হারা সন্তান, বাপ ইসলামের যুদ্ধে যে শহীদ হয়েছে সেজন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যাচ্ছে, ওনার যে ঘোড়া, সে ঘোড়া দুর্বল ঘোড়া, দুর্বল ঘোড়া, খুব দ্রুত চলতে পারে না, সব কাফেলার পিছনে পড়ে যায়, কাফেলা সামনে যায়, একটু দাঁড়ায়, তারপরে উনি যে যোগ হয়, সবাই বিরক্ত হয় ওনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে লাঠি ছিল, সে লাঠি মুবারক দ্বারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পিছনে গুতা দিলেন, একটা গুতা শুধু। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই গুতা দেওয়ার পরের থেকে আমার ঘোড়া কাফেলার মধ্যে সবচেয়ে বেশি দ্রুতগামী হয়ে গেল। হলো তো, এখন তো জাগরের টাকা পয়সাও লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের তোমার ঘোড়াটা খুব দ্রুতগামী হয়ে গেছে। দেখেন মহব্বত কাকে বলে, তোমার তো ঘোড়া তো দ্রুতগামী হয়ে গেছে, তোমার ঘোড়াটা আমার কাছে বিক্রি করো। আল্লাহ রাসূল বললে তো কিছু করার নাই, সম্মানার্থে হলেও তো বিক্রি করতে রাজি হয়েছে বেশি টাকায়। আল্লাহ রাসূল টাকাও দিয়ে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে ফিরে আসছে, এই যাওয়া আসাতে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, তুমি এখন সর করো, বাড়িতে যে ঘোড়াটা আমাকে দিয়ে দিও। বাড়িতে যে যখন ওনার চাচা শুনছে খুব বকা দেবে, তোর একটাই মাত্র ঘোড়া, তুই আবার আল্লাহ রাসূলের কাছে বিক্রি করে দিছি, তুই এখন চলবি কিভাবে? তখন কোন যুগের মানুষের ঘোড়া উঠেছিল তাদের নিত্য দিনের বাহন। জাবের রাদিয়াল্লাহু তাআলা চাচাদের কথায় লজ্জাতে উত্তর দিতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে যখন ফিরে আসছেন, ফিরে আসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে সেই ঘোড়াটা ফেরত দেওয়ার জন্য গেলেন। রাখছেন আল্লাহ রাসূল, রাখার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা ফিরে যাচ্ছিলেন। ফিরে যাওয়ার পরে জাবেরকে ডাক দিতেন, জাবের আস, কোনো কিছু বলা না, চাচা বকাতেছে এটাও বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের ঘোড়াটা আমি কিনেছি বটে ঠিক আছে, কিন্তু ঘোড়াটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যাকার কাছে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে আশ্চর্য লাগবে। ব্যাখ্যাকার বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে সাহায্য করার উদ্দেশ্য ছিল। জাবের অভাবী, সফরে গেছে টাকা নাই, এখন যদি সাহায্য করে জাবের কাছে নিজের কাছে লজ্জা লাগবে, আশপাশের মানুষের কাছে খারাপ লাগবে যে জাবেরকে একলা দিল আমাকে তো দিল না। আর সাহায্যের ক্ষেত্রে যে সাহায্য দেয় আর যে সাহায্য নেয় সে সাধারণত ছোট হয়ে থাকে। আমাদের আল্লাহ আল্লাহ বুজুর্গরা আপনি হাদিয়া দিলে টিকতে পারবেন, আপনি ভিক্ষা দিচ্ছেন না আমাকে, মানে কাউকে কিছু দেওয়ার ক্ষেত্রে সম্মানজনক ভাবে আমরা দিই। এই যে বিভিন্ন জায়গাতে বড় বড় বুজুর্গদের ইনভেলপের ভিতরে ঢুকায় ওনার পকেটে খুব সম্মানজনক ভাবে দেওয়া হয়, এই ফকিরের মতো হাতে দেয় না, কারণ কাউকে সাহায্য করতে হলো তাকে যেন ছোট না করতে হয়, ছোট করা অসত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলাকে উপকার করতে চেয়েছিলেন, ঘোড়া কেনার উদ্দেশ্য ছিল না, কিন্তু ওই মজেদার ঘোড়া যে গুতা দিয়েছেন ওই ঘোড়াটাকে বাহানা বানিয়ে কিছু উপকার করার স্বার্থে কিছু টাকা দিয়ে দিলেন, বাড়িতে আসে আবার ওই টাকাও ফেরত দিলেন না, ঘোড়াও দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজেদাও পাওয়া যায়, এবং আল্লাহ রাসূলের আদব কি ছিল, আমি একজনকে উপকার করবো তাকে যদি ছোট করে উপকার করি তাহলে আমি উপকার করলাম, আর তাকে আমি কি দিলাম, আরো ছোট করলাম, এও করলাম। আর হাদিয়া দেওয়ার উদ্দেশ্য হলো এটা, যাকে আমি হাদিয়া দিব তাকে ছোট না করে হাদিয়া দেওয়া, তাকে তার মর্যাদায় দেখে হাদিয়া দেওয়া। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা বহুত আছেন এমন, কেউ যদি হাদিয়া দিয়ে বিন্দু মাত্র কোনো খোটা দেওয়ার ভান থাকতো তার জীবনে কোনদিন হাদিয়া নিতেন না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী ফাযাইলে আমলের লেখক, হজের সফরে মক্কায় এক বাসায় থাকে, মক্কায় এক বাসায় থাকে, সৌদিতে তো এসি ছাড়া মানুষ করতে পারে না, তখনও ব্যবস্থা ছিল কিন্তু এত উন্নত ছিল না। এক ব্যক্তি তখন আজ থেকে 70-80 বছর আগের কথা, চায়না একটা এসি যে কোনো জায়গায় নিয়ে নেওয়া যায়, টাকা আছে টাকা দিয়ে নাড়ায় নেওয়া যায়, ঠান্ডা বাতাস বের হয়, এয়ার কুলার চলে ধরনের, ওই ব্যক্তি হাতিয়া দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে দ্বিতীয় 2-3 দিন পরে এসে আবার হুজুরের কাছে জিজ্ঞেস করতে, হযরত বাতাস ঠিক মতো হয় তো, ঠান্ডা বাতাস আসে তো? হযরত এর আগে জানতেন না যে এই লোকটা এই ব্যবস্থা করে গেছে, হযরত যার বাসায় মেহমান মনে করতে সে এটা ব্যবস্থা করেছে তার বাসায়। তা দ্বিতীয়বার ওই ব্যক্তি এসে এমন ভাবে হযরতের সাথে কথা বলা শুরু করলো, পানটা এমন যে উনি দিয়েছে হযরতের অনেক উপকার হচ্ছে, এইটা উনি হুজুরকে বোঝানোর চেষ্টা করলেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বাড়িওয়ালাকে ডেকে বললেন, হয় তুমি এটাই তোমার বাসা থেকে সরাবার, না হলে আমি তোমার বাসা থেকে বের হয়ে যাব, আমি এমন কোন মানুষের হাতিয়া নিই না যার কাছে আমি মুখ, আমি তো হাতিয়া চাই না, যে হাতিয়া দিয়ে তার কাছে আমার উপকার জিতলাবে, আমাকে খোটা দিবে বা আমাকে ছোট করবে এমন ভাবে আমি হাতিয়া নিই না, আমি আমার ইজ্জত নষ্ট করতে রাখি না। পরে তো ওই ব্যক্তি হাত পায়ে ধরে বহুত মাফ করতে চাইছে, না ভাই এই ধরনের মনোভাব বলা ব্যক্তির আমি হাতিয়া নিই না। এটা হলো বুজুর্গ, এরা মানুষের কাছে চায় না এবং নিজের আত্মমর্যাদা রক্ষা করে। কেউ দিতে চাইলে আল্লাহর ওয়াস্তে দিবে, আমি তাকে গোলাম বানানোর জন্য দিব না। কেন যে দিবে সে যদি আল্লাহর ওয়াস্তে দেয় তাহলে সে যাকে দিবে তাকে গোলাম বানানোর উদ্দেশ্য থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের সব দান করলো সেটারও অক্টাবি থেকে হাদিয়ে তো না, সব তো আল্লাহর কাছে পাবো, সেটারও আমার একটা উদ্দেশ্য আছে দুনিয়া। আল্লাহ মাফ করুন, এটা বুজুর্গদের মাঝে আর আমাদের মাঝে জগদান। এটা শেখ জাকার যাদের রদি আল্লাহ তালু আল্লাহ রসুলের ওই মর্যাদা দিয়ে বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যাদের রদি আল্লাহ তালুকে দেখতে এসে অজুর পানি ছিটা দিলেন, সুস্থ হয়ে উঠে গেলেন। এখন যাদের রদি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল আমার এই সম্পদ, আমার তো এখন অসুস্থ অবস্থা, কখন মারা যায় জানি না, আমি এই সম্পদগুলো ওসিয়াত করে যাব না কি করে যাব আপনি আমাকে হুকুম দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের অপেক্ষা করো আল্লাহ তাআলা অচিরেই এই ব্যাপারে কোনো আয়াত অবতীর্ণ করে দেবেন। এই যে যাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন যে অপেক্ষা করো কোন আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন, তার একটু পরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত অবতীর্ণ করে দিলেন। এই আয়াত 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতে সবার মিরাসের কে কতটুকু পাবে এটা আল্লাহ তাআলা অকাট্য ভাবে স্পষ্ট ভাবে বলে দিয়েছে। আজকের অংশের মধ্যে সর্বপ্রথম অংশ লিজাকারি ইসলু হাজ্জিল উনসাই, যে পুরুষের অংশ ছেলের অংশ মেয়ের চাইতে দিব। এরপরের অংশ হলো যদি মেয়ে একাধিক থাকে ছেলে না থাকে তাহলে দুই তৃতীয়াংশ পাবে, যদি শুধু মেয়ে একজন থাকে তাহলে মেয়ে অর্ধেক পাবে, মেয়ের সাথে যদি ছেলে থাকে তাহলে এটাকে আর নির্ধারিত অংশ না, ছেলে পাবে ডবল মেয়ে পাবে অর্ধেক। এভাবে যে মিরাজগুলো করতেছে মানে এটার প্রসঙ্গে শরীয়তের বিধান আর বিভিন্ন আইনের সাথে ইসলাম কি বলে সে বিষয়টা আমাদের বুঝতে হবে। দুনিয়াতে চলার পথে মানুষের বিভিন্নভাবে পরীক্ষা হয়, পরীক্ষা ছাড়া কোথাও তো পাস করতে পারে না, পরীক্ষা থাকেই। সেই পরীক্ষা হয় সাংসারিক দিক থেকে, না হয় সামাজিক দিক থেকে, না হয় রাষ্ট্রের দিক থেকে, বিভিন্ন দিক থেকে। যদি কোনো এলাকার কোনো রাষ্ট্রের কোনো হুকুম এমন থাকে যে হুকুমটা কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনে একটা বলতেছে আর কোনো দেশের সরকার কোনো রাষ্ট্র তার একটি হুকুম দিচ্ছে ভিন্ন হুকুম দিচ্ছে, তখন সে জায়গা তিন প্রকারের কোনো একটা প্রকার আসবে। রাষ্ট্রের আইন তিন প্রকারের কোনো একটা প্রকারের মধ্যে হবে, এক প্রকার হবে যে রাষ্ট্রের যে আইনটা দিচ্ছে সেই আইনটার সাথে কোরআনের কোনো আদেশ নিষেধ কিছু নেই, কোরআন সুন্নাহ হাদিস এ ব্যাপারে নিশ্চিত কিছু বলে না। উদাহরণ রাস্তায় যে আমরা চলি, রাস্তায় চলার সময় যারা গাড়ি চালায় বা গাড়িতে আরোহী থাকি রাস্তায় বাতি চলে, ট্রাফিক সিগন্যালের বাতি চলে, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি চলে। এখন রাষ্ট্রের আইন হলো, সড়ক বিভাগের আইন হলো, মেট্রোপলিটন আইন হলো যে লাল বাতি জলাবস্থায় দাঁড়াতে হবে, সবুজ বাতি জলাবস্থায় চলতে পারবো, হলুদ বাতি জলাবস্থায় কোনো নির্দেশ আসতেছে ওয়েটিং হুকুম, হয় চাইতে হবে না হলে থামতে হবে ওয়েটিং। এই যে তিনটা আদেশ, তিনটা আদেশ কোরআনের সাথে সাংঘর্ষিক না, কোরআন কিছু বলি না এ ব্যাপারে, ইসলাম কিছু বলে না এ ব্যাপারে। সুতরাং এটা রাষ্ট্রের আইন, আমি যে একজন নাগরিক এই আইন আমি মানতে বাধ্য, রাষ্ট্রের নাগরিক হিসাবে। কোরআন ও সুন্নাহ বলবে যে তুমি রাষ্ট্রের আনুগত্য করতে যদি চাও, রাষ্ট্রের আদর্শ নাগরিক যদি হতে চাও তাহলে তোমার সেটা কি করতে মানতে হবে, এক নম্বর। দুই নম্বরের বিধান হলো যে কোরআন যেটা বলতেছে রাষ্ট্র সেটা বলতেছে, কোরআন বলতেছে 75 নামাজ পড়া ফরজ, রাষ্ট্রের পক্ষ থেকে হুকুম হয়ে গেল যে বালেক যারা নর নারী আছেন সবার উপর 75 নামাজ পড়া ফরজ, তখন রাষ্ট্রের হুকুমও মানতে হবে শরীয়তের হুকুমও মানতে হবে। তিন নম্বর হলো যে কোরআন সুন্নাহ একটা বলতেছে আর রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র বা আমার উপরে যারা ক্ষমতাধর তার আর একটা কথা বলতে না। সেই ক্ষেত্রে দেখার বিষয় হলো যে এটাকে আমাকে বাধ্য করে দিচ্ছে নাকি এটা আমার ঐচ্ছিক বিধান, আমি মানতেও পারি নাও মানতে পারি। যদি এক্ষেত্রে আমি বাধ্য হই, এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই, তাহলে আমি সে জায়গা মানতে বাধ্য। সরকারি চাকরি আমি করি, সরকারি চাকরি হালাল দিচ্ছি আমি করি, সুন্দর সেবা হালাল কাজ করি, কিন্তু সরকার বাধ্য করেছে যে তোমার এ জায়গার থেকে টাকা কেটে নিয়ে সুদি ব্যাংকে রাখা হবে, সুদ সুদের লেনদেনাতে যেটা রাখা হবে আমি ওটার ক্ষেত্রে বাধ্য, সরকারি আমি হালাল কাজ করতে গেলে ওটা করা ছাড়া আমার উপায় নাই, এটা আমার করার ইসলাম অনুমতি দিবে, ইসলাম অনুমতি দিবে। আর যদি এমন কোনো বিধান হয় যে রাষ্ট্রে একটা দিয়েছে কিন্তু সেটা ভিন্ন, আমি অন্য কোনো হুকুম যদি শরীয়তের হুকুম আদায় করতে যায় মানতে যায় তাহলে রাষ্ট্রের সাথে আমার সাংঘর্ষিক বা রাষ্ট্র আমার উপর জোর করে চাপাই দিচ্ছে না, তখন ইমানদার এবং মুমিনের দাবি হলো শরীয়তের হুকুম আপ্রাণ ভাবে চেষ্টা করে সেটা আমল করা। শুধু এটা তো বললাম ফরজের ব্যাপারে, শরীয়তের অকাট্য বিধানের ব্যাপারে সাহাবায়ে কেরামের এমনও আছে বহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার জনমনি খলিফা যিনি, তার খলিফার পর উনি যখন আমির হলেন রাষ্ট্রপ্রধান হলেন, হঠাৎ করে ওনার কি খেয়াল হয়েছে উনি জুমার নামাজে ঈদের নামাজে খুতবা হয় নামাজের পরে, উনি খুতবা দেবেন জুমার নামাজের মতো আগে, ঈদের নামাজে সবাই উপস্থিত হয়ে গেছে তখন উনি আগেই খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কয়েকজন সাহাবী সামনে দাঁড়িয়ে গেছে যে আমিরুল মুমিনিন, আপনি আমির আপনি রাষ্ট্রপ্রধান মানি ঠিক আছে কিন্তু আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটা শরীয়তের সাংঘর্ষিক, স্পষ্ট শরীয়তের সাথে সাংঘর্ষিক, শরীয়ত বলছে ঈদের নামাজের পরে খুতবা হবে আর আপনি খুতবা দিতে যাচ্ছেন ঈদের নামাজের আগে, সুতরাং এই এই হুকুম মানা যাবে না। মহাবীর বললেন আমি রাষ্ট্রপ্রধান, হ্যাঁ আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন কিন্তু আপনার হুকুম শরীয়তের সাথে সাংঘর্ষিক হচ্ছে এটা আমরা মানতে পারবো না। সরাসরি একবার সরকারের পক্ষ থেকে মেহমানদারির জন্য দস্তারখান ওনাকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, উনি আগে জিজ্ঞেস করলেন যে তোমাদের খাবার কি ডাইনিং টেবিলই বাধ্য না সুন্নাত তরিকায় খাবারের ব্যবস্থা করা যাবে, বললেন হ্যাঁ আপনি যদি চান তাহলে ব্যবস্থা করা যাবে, যদি না থাকে তাহলে বসবে ডাইনিং টেবিলে, আর যদি ব্যবস্থা থাকে তাহলে সুন্নাতের উপর আমল করবে। তারা ব্যবস্থা করলেন সুন্নাতের উপর আমল করার জন্য, তখন গ্রহজগের ব্যবস্থা হলো রুটি, রুটি খাচ্ছেন আর হাত থেকে এক দুই টুকরা পড়ে গেছে, এখন ওই এক দুই টুকরা উনি উঠায় খাওয়া শুরু করছে রাজ দরবারে, তাই নিচে যে যদি একটা ভাত পড়ে আর ভাতটা যদি উঠায় খায় তাহলে যে এখনের মানুষ বলবে যে সংকীর্ণ মনাটা বুঝি, কারণ এখন স্টাইল তো ভাত খাইতে হবে অর্ধেক প্লেটে ফেলে দিয়ে আসতে হবে, একটা ভাত তৈরি হয়ে আমার সামনে আসা পর্যন্ত কত মেহনত লাগছে চিন্তা করে দেখেন, হয় 40 বছর বয়স 50 বছর বয়স আসতে না আসতে ডাক্তারের হুকুম দিয়ে দিয়েছে সকালে 2টা রুটি দুপুরে 1 কাপ ভাত রাত্রে যাও অথবা পেটে ইত্যাদি হুকুম হয়ে গেছে, অপচয় করে শেষ করে দিয়েছে। এই জন্য ইমানদারের দাবি হলো একটা রিজিক যেন আমার নষ্ট না, এটা হলো ইমানদারের দাবি। সমাজ তো বেহুদায় দিকে শয়তানের ধোকায় পড়ে ইহুদিরা আর খ্রিস্টানদের অনুসরণ করতে করতে আল্লাহ তাআলার নিয়ামতকে আমাদের সামনে থেকে উঠাই নেওয়ার বিভিন্ন কারণ সৃষ্টি করতে, দরবার থেকে সিরা রুটি উঠাই খাচ্ছে নিজের থেকে পড়ে গেছে দস্তার খারাপ থেকে, আশপাশে যারা সরকারের পক্ষ থেকে মেহমানদারি করার জন্য ছিল তারা এটা খারাপ লাগতেছে বারবার, তো বললেন না, তখন উনি বলতেছেন রাজ দরবারের এটা মর্যাদার খেলাফ, মর্যাদার ক্ষুণ্ণ হয় যে রাজ দরবারের খাবার পড়ে গেলে উঠায় খাওয়াটা, অর্থাৎ বলতে চাচ্ছে আপনি উঠাই খায়েন না যেটা পরে ওটা পড়ে না, তখন বললেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, যে আমি কি আমার রসুলের সুন্নাত এ সমস্ত নির্বোধের জন্য আমি ছেড়ে দেব, আমি রসুলের সুন্নাত, সুন্নাত না মানলে মাতলা অনুপাতে গোনাগার হতো না, মাতলা অনুপাতে যদি কোনো ব্যক্তি সুন্নাত না মানে সাময়িকভাবে তাহলে সে গোনাগার হয় না, কিন্তু রাজ দরবারে যে না মানাটাই তো ছিল সামাজিকতার দাবি, কিন্তু উনি বললেন আমি কোন অবস্থায় আমার হাবিবের সুন্নাত ছাড়বো না। ইমানদার বান্দা যে আল্লাহর উপর ইমান রাখে যে আল্লাহ তাকে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সে কি ওই আল্লাহর হুকুম মানবে নাকি যে আমাকে বাধ্য করতেছে না আমাকে ইচ্ছাধিকার দিয়েছে আমি সেটা মানব। যদি এমন হয় কোনো ক্ষেত্রে ফরজ বিধানের জন্য বাধ্য করতেছে সেক্ষেত্রে ইসলামের বিধান আছে যে যে তুমি সাময়িকভাবে যদি তোমার যান বাঁচানোর জন্য যদি ওইটা অবলম্বন করতে হয় তুমি সাময়িকভাবে বাধ্য হয়ে ওইটা অবলম্বন করো কিন্তু তুমি মূলে তোমারটা রাখো। একজন ব্যক্তি বলল তুই যদি আল্লাহকে অস্বীকার না করিস তাহলে তাকে হত্যা করো। ইসলাম বলে তুমি মৌখিকভাবে অস্বীকার করতে পারো কিন্তু অন্তরে আল্লাহর বিশ্বাস তোমার বিদ্যমান রাখতে হবে। অন্তরে তোমার একটা হলো বাধ্য হয়ে যেটাকে করতে হবে সে জায়গাও ইসলাম সুযোগ দেয় এটা বুঝতে হবে আগে। সে জায়গাও ইসলাম সুযোগ দেয় ইসলামের সুযোগ মতো কিন্তু যে জায়গা বাধ্য না একটা আইন আছে কিন্তু সে আইন ভিন্ন যদি শরীয়তের কোনো আইন আমি যদি মানতে চাই তাহলে আমার বাড়িতে যে সরকার যে আমাকে জেলখানে ঢুকাবে না আমার উপর কোনো জুলুম অত্যাচার করবে না তখন ইমানদারের দাবি হবে কোরআন সুন্নাহর উপর আমল করে নিজের ইমান রক্ষা করা। এটা হলো রাষ্ট্রীয় সাথে ইসলামের বিধান। এরপরে শেষের অংশটা বলতেছে এই যে যা কিছু বলা হলো মিরাসের অংশগুলো বলা হলো যা বিধান দেওয়া হলো সবগুলো কিন্তু হবে তখন যখন ওসিয়াত বাস্তবায়ন করার পর। ওসিয়াত মানুষ মারা যাওয়ার আগ মুহূর্তে যে আদেশ গুলো করে যায় সে আদেশ গুলোকে বলে ওসিয়াত। মানুষের মৃত্যুর আলামত আসার আগ পর্যন্ত রুহ কণ্ঠনালীর মাঝখানে বলা হয় যে একেবারে গড়গড়া মৃত্যুর যে আলামত আসার আগ পর্যন্ত সুস্থ মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় যে আদেশগুলো মানুষ মৃত্যুর আগ মুহূর্তে করে সেটাকে বলে ওসিয়াত। আর আগে অনেক আগে যেগুলো মানুষ করে সেগুলো যদি দান সৎকার ব্যাপার হয় সেটা হলো দান, আর যদি কথাবার্তার ক্ষেত্রে হয় সেটাকে বলে নসিয়াত, আদেশ উপদেশ। স্বাভাবিক কথার ক্ষেত্রে বলা হয় উপদেশ আগের কথাগুলো, আর সম্পদের ব্যাপারে যদি কেউ কাউকে বলে যে আমি তোমাকে এটা দিয়ে দিলাম বা দিব সেটা বলা হয় দান বা ওয়াদা। আর মৃত্যুর আগ মুহূর্তে যেটা মানুষ বলে সম্পদের ক্ষেত্রে হোক কথাবার্তার ক্ষেত্রে হোক সেটাকে বলা হয় ওসিয়াত। এটা বুঝতে হবে একজন মানুষ সুস্থ অবস্থায় যদি তার আত্মীয় স্বজনকে কোনো কিছু দিতে চায় সেটা হবে দান, সেটা ওসিয়াত না। বাপ ছেলেকে কিছু দিতে চাচ্ছে, মেয়েকে কিছু দিতে চাচ্ছে, তখন ইসলাম বলবে যে দেওয়ার জন্য যে নীতিমালা গুলো আছে সেগুলো আপনি অবলম্বন করেন। আপনার আগে প্রাথমিক দায়িত্ব হলো যে আপনি সবাই সন্তান মেয়ে ছেলে মেয়েকে সমান হারে দেওয়ার চেষ্টা করেন। আপনি 100,000 টাকা দিতে চাচ্ছেন একজনকে, আপনার অন্যান্য সন্তানদের 100,000 টাকা দেওয়ার চেষ্টা করেন, একজনকে শুধু আপনি দেওয়ার চেষ্টা করেন না। যদি এমন কোনো কারণ থাকে সে দুর্বল অসুস্থ দিনই খেত করতে ব্যস্ত অথবা সে আর্থিক দিক থেকে অসচ্ছল আর একজন ছেলে খুব সচ্ছল, তখন ইসলাম অনুমতি দেয় যে ওকে ঠকানোর উদ্দেশ্য নয় বরং একে সাহায্য করার উদ্দেশ্য। এটা বুঝতে হবে ঠকানোর উদ্দেশ্য না বা সাহায্য। সমাজে কিছু দেখবেন ছেলে মেয়ে বাপ মার খবর নেয় না, এখন বাপ মার মনে রাগ ওই ছেলের জন্য যে ছেলে খবর নেয় না, এখন বাপ মা ওই ছেলেকে বঞ্চিত করার জন্য আর একজনকে দিয়ে যায়। এটা ইসলাম খুব ঘৃণার সাথে হাজরের ময়দানে এই ব্যক্তি জালেম হয়ে উঠবে, এটা ইসলাম অনুমতি দেয় না। এটা আগের অবস্থা বললাম, আগের অবস্থায় যদি এভাবে কেউ কারো আত্মীয় স্বজনের জন্য কোনো জায়গার জন্য করে সেটা দান হবে, কিন্তু মৃত্যুর আগে যদি কেউ কারোর জন্য ওসিয়াত করতে চায় তাহলে সেটা সন্তানদের জন্য ওয়ারেসদের জন্য এই ওসিয়াত গ্রহণযোগ্য না সম্পদের ব্যাপারে। সম্পদের ব্যাপারে মৃত্যুর আগে এক দুজন ওয়ারেসের জন্য যদি ওসিয়াত করে তাহলে সে ওসিয়াত ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য না, যদি অন্যের জন্য ওসিয়াত করে যায় কিছুর জন্য ওসিয়াত করে যায় সেটা গ্রহণযোগ্য। কেন? সেটা হলো সে সন্তানের জন্য একজনকে দিলে আর একজনকে বঞ্চিত করা হচ্ছে, একজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর যদি কোনো ব্যক্তি দ্বিতীয় কোনো পক্ষের জন্য করে থাকে তখন এই সমস্যাটা নাই যে একজনকে ঢোকানো হচ্ছে আর একজন বিচিত হচ্ছে, এই সমস্যাটা নাই। তবে ওয়ারেসদেরকে একেবারে পরিপূর্ণ বঞ্চিত করা যায় হবে না। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলী, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী পীর, যার থেকে উনি জিকির শিখে জিকির করতেন, হজ মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহির পীর, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলী মৃত্যুর আজ মুহূর্তে যে সমস্ত ওসিয়াত গুলো করেছিলেন তার মধ্যে একটা ওসিয়াত ছিল যে আমার ব্যক্তিগত যত কিতাব আছে, উনি অনেক কিতাব লিখে গেছেন হাদিসের ব্যাখ্যা ওলামা একরামরা পড়েন, আমার ব্যক্তিগত যত কিতাব আছে সব কিতাবগুলো আমি সাহারানপুর মাদ্রাসায় ওসিয়ত করে গেলাম। পরে ব্যাখ্যাও দিয়ে গেছে যে আমি মাদ্রাসায় খেদমত করেছি, মাদ্রাসার থেকে বেতন নিতাম, যা কিছু হয়তো কিছু অতিরিক্ত ভোগ করে গেছি মাদ্রাসা। এই হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা অতিরিক্ত নেওয়ার কারণে পাকড়াও না করেন, এই জন্য আমি আমার এই জিনিসগুলো এই মাদ্রাসার জন্য ওসিয়ত করে গেলাম। ইসলাম এই সুযোগ দিয়ে রাখছে, এই জন্য মানুষের যখন আখিরাতমুখী হয় মানুষ শেষ বয়সে, তখন যদি এই সুযোগটা তাকে দেওয়া না হতো তাহলে সে তার নিজের উপার্জিত সম্পদ দ্বারা আখিরাতের স্থায়ী সম্পদ অর্জন করার সুযোগ থাকত না। শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলী, আমাদের বাংলাদেশে একটা মাদ্রাসা আছে ঢাকার মধ্যে, সবচেয়ে বড় যে মাদ্রাসাটা সেটা হলো ফরিদাবাদ মাদ্রাসা, বড় কাটার পরে সদরঘাটের পাশে বিশাল মাদ্রাসা, এক এক ক্লাসের ছাত্র কয়েক হাজার করে। এই মাদ্রাসার সর্বপ্রথম যে জায়গাটা 2 বিঘা জায়গা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলীকে দেওয়া হয়েছিল ব্যক্তিগতভাবে বাড়ি বানানোর জন্য। শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলী বললেন যে এটা আমার ব্যক্তিগত বাড়ির কি দরকার আছে, এটা আমি মাদ্রাসার জন্য দিয়ে গেলাম। এই যে মানুষের দুনিয়ার সম্পদ দ্বারা সে যে আখেরাতের কোনো কিছু উপার্জন করতে চায়, কাউকে ওয়ারেন্টদেরকে বঞ্চিত করা ব্যতীত, কাউকে ঠকানা ব্যতীত ইসলাম সেই সুযোগ দিয়ে রাখছেন, সেটাকে বলে ওসিয়া। এই উপরের যে মিরাতের অংশগুলো বলা হলো, এই সবগুলো বাস্তবায়ন হবে তখন আদেশ বা ওসিয়াত যেটা থাকবে, ওয়ারেন্ট ব্যতীত অন্য যে ওসিয়াত গুলো থাকবে সে ওসিয়াত গুলো বাস্তবায়ন করার পর আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের সমস্ত বিধান জেনে বুঝে আমল করবার তৌফিক দান করুক। প্রশ্ন, হুজুর পিছনের কাজা নামাজ কি আদায় করা লাগবে? কাজা নামাজ আদায় করার পিছনে কোরআন ও হাদিসের কোনো মতামত আছে বুঝিয়ে বলবেন কি? জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রসুল আমার নামাজ কাজা হয়েছে, আমি কি নামাজ পড়বো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার আদেশ করেছেন। এক, আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় শরহে বিকায়া একটা কিতাব নূরুল আনওয়ার, এই কিতাবে কোরআন ও হাদিসের বিস্তারিত বর্ণনার মাধ্যমে দলিল আছে, অর্থাৎ অতীতের যে নামাজ কাজা সে নামাজ কাজা আদায় করতে হবে। আমার স্ত্রীকে পর্দায় রাখার জন্য যেই পরিবেশ দরকার এমন পরিবেশ তো নেই, বাড়িতে ভাই বোন জামাই সহ যাদেরকে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সাথে দেখা করতে হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? পর্দায় থাকা এটার জন্য সর্বপ্রথম মূল হলো মন মানসিকতা তৈরি করা, দ্বিতীয় হলো উপায় উপকরণ ব্যবস্থা থাকা। অনেক সময় মন মানসিকতা থাকলে ব্যবস্থা কম থাকলেও কিছুটা কি থাকা যায়, পর্দায় থাকা যায়। আর যদি মন মানসিকতা পর্দায় থাকার মতো না থাকে আর ব্যবস্থাপনা সুন্দর থাকে তারপরও পর্দায় থাকা যায় না, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো উপায় উপকরণ নাই, ব্যবস্থাপনা নাই, এটা সাময়িক একটা উত্তর হতে পারে কিন্তু স্থায়ী উত্তর এটা না। 3 নম্বর উত্তর হলো যে ভাই বোন একসাথে থাকে, সে জায়গা যদি আমার স্ত্রী থাকতে চায় সে জায়গাও ইসলাম আদেশ করেছে, দুইটা চোখ খুলে চেহারাটা ঢেকে তাদের সামনে যাবে, তাদের সাথে চোখে চোখ মিলাই কথা বলবে না, তাদের সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, তাদের সাথে মিষ্টি ভাষায় কোনো কথা বলবে না, এটা তো আর কথা না, এটার জন্য তো আলাদা ঘর লাগবে না। একই ফ্যামিলিতে একই ফ্ল্যাটে থাকে কিন্তু যদি ইচ্ছা করে তাহলে পর্দা করে ভাই ভাবি সুন্দর মতো চলা যায়, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আলাদা আলাদা ফ্ল্যাট হলেও সে জায়গা পর্দা করে থাকা সম্ভব হয় না। সুতরাং এই অজুহাতটা তখন পর্যন্ত হতে পারে যখন পর্যন্ত ভিন্ন ব্যবস্থা করার কোনো সুযোগ নাই, ততক্ষণ পর্যন্ত চেহারা ঢেকে যে 3টা কথা বললাম, চেহারা ঢাকা থাকবে, চোখ খোলা থাকবে, কারণ চোখ খোলা না থাকলে সব কাজ কাম করতে সুন্দর মতো পারা যায় না, হাতের কবজি খোলা থাকবে কাজ কামের জন্য, একই একান্তভুক্ত পরিবার, তবে তার সাথে দেখা দেওয়া যায় না তার চোখে চোখ লাগিয়ে কথা বলবে না, তার সাথে অপরাজনীয় কথা বলবে না, তার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে না, এই তিনটা আমল যদি করা যায় তাহলে একান্তভুক্ত পরিবার হলো অনেকটা শরীয়তের পর্দা রক্ষা করে চলা যাবে। কোন পণ্যে 5 টাকায় কিনে সেটা 50 টাকায় বিক্রি করা যাবে কিনা, ইসলাম ব্যবসার ক্ষেত্রে কোন লাভের অঙ্ক নির্ধারণ করে দি না, এটা সত্য কথা। তবে সামাজিক যে একটা রেওয়াজ আছে, বাজারে যে একটা নীতি আছে, সেই নীতিকে উপেক্ষা করা অমানবিক, অমানবিক। যদি জিনিসটা এমন হয় যে জিনিসটা দুর্লভ, পাইতে খুব কষ্ট হয়, এই জিনিসটা অর্জন করতে গেলে কষ্ট হবে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি করে তাহলে এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থায় 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি করা ইসলাম এটা আদেশ দিবে না। ইসলাম বলবে স্বাভাবিক নিয়মে এই বাজারে যেভাবে চলে সেভাবে লাভ করার জন্য। আমি যখন ছোট ছিলাম তখন এক বন্ধু থেকে কিছু নিয়েছিলাম এবং সে আমার কাছে টাকা চাইলে আমি টাকা না দিতে না থাকায় আমার আরেক বন্ধু আমার হিসাবে টাকা দিয়ে যায়। এখন প্রশ্ন হলো তাকে টাকা দিতে হবে, সে টাকা চাইনি, এখন তার কোনো দেখাশোনা নেই, এটা কি এখন ধরা হবে? যদি বন্ধু আমার পক্ষ থেকে মাফ করে দিয়ে দেয় তাহলে তো আদায় হয়ে গেছে। বন্ধু যদি আমার পক্ষ থেকে গিফট হিসেবে দেয় তাহলে ওই বন্ধুকে আর দিতে হবে না, আর যদি বন্ধু আমার পক্ষ হয়ে যায় তাহলে ওই বন্ধু যে দিয়েছে তাকে দিতে হবে, এক নম্বর। 2 নম্বর হলো যে তাকে আমার বন্ধু দিয়েছে, দেওয়ার পরে 2 বন্ধুর কারোর আবদার নাই, যে দিয়েছে তার আবদার নাই, সে আমার পক্ষ থেকে এমনি দিয়ে দিয়েছে, তাহলে দেখ। আর যদি সে দিয়ে থাকে আমি তারটা শোধ না করে থাকি তাহলে যে দ্বিতীয়বার দিয়েছে তারটা আমার শোধ করতে হবে। আরো সহজ কথা হলো যে আমার কাছে টাকা পাবে, তাই যেভাবে টাকা পাক না কেন তার টাকাটা তার মালিকানায় পৌঁছায় দেওয়া হলো আমার দায়িত্ব। যদি আমি তাকে না পাই তাহলে 2 নম্বর দায়িত্ব হলো তার পক্ষ থেকে এটি মিসকিনকে দিয়ে দেওয়া, এই নিয়ত করে যে সব ওই ব্যক্তি পাবে। হাসরের ময়দানে সেই টাকার সব দেখলে সে আর আমার কাছে দাবি করবে না। নামাজের নিয়ত কি আরবিতে করতে হয়? না, নামাজের নিয়ত আরবিতে করার মধ্যে কোনো উপকার নাই, কোনো সব নাই, বরং সব আরবিতে করতে গেলে আরবি না জানলে বড় মারাত্মক ক্ষতি। নাওয়াই তু আন, নাওয়াই তু মানে আমি নিয়ত করতেছি, নাওয়াই তা আপনি নিয়ত করতেছেন, নাওয়াই না আমরা নিয়ত করতেছি, এভাবে জের জবর পার্থক্য হলে আমি তুমি আমরা এমন ব্যবধান হতে পারে। শুধু একটা শব্দ দিলে আমার বাকি বহু শব্দ আছে। এই জন্য নিয়তের মূল উদ্দেশ্য হলো মনের ইচ্ছাটা, মুখের ভাষাও নিয়তের দরকার নাই। মনের নিয়ত যে আছে কিনা তার কি দলিল? ফতোয়া বিভাগে যে সমস্ত কিতাব পড়ানো হয় তার মধ্যে একটা কিতাব আছে আল আসবা ওয়ান নাবায়ে, ফতোয়ার কিতাব। এই কিতাবের মধ্যে নিয়ত আছে কিনা তার দলিল কি? একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন উত্তর দিচ্ছে যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে আপনি কোন নামাজ পড়তেছেন। সে যদি চিন্তা ভাবনা করা ছাড়াই বলতে পারে আমি সব নামাজ পড়তেছি তাহলে তার নিয়ত আছে, কত সহজ দেখে। অনেক সময় মনে হয় যে আমার মনে নিয়ত আছে কিনা এটা তো দেখতে পারতেছে না, ধরতেও পারতেছে না, কি করে বুঝবো? আমার যদি বিষয়টি এমন স্পষ্ট থাকে আমার কাছে যে আমি কি নামাজ পড়তেছি এটা স্পষ্ট, কেউ আমাকে জিজ্ঞেস করলে সাথে সাথে আমি বলতে পারবো, তাহলে আমার নিয়ত আছে বুঝতে হবে। তো এই ভুল মাত্রা থেকে বাইরে হতে গেলে বহুত কঠিন। কয়েকদিন আগে এক জায়গায় নামাজ পড়লাম, আমাদের দেশে এক জায়গা ইমাম সাহেব জানাজার নামাজের আগে বদবদা নিয়ে 3 বার কইতেছে তিল্লাহি তিল্লাহি, কেবলা মুখী সাত্যুপ্রসিদ্ধ আল্লাহর হস্তে আল্লাহু আকবার, সবাই নিয়ত থেকে নিয়ত থেকে। এটা তো ওই আদিম যুগের যে কথা, আদিম যুগে তো এমন ছিল ইফতারি করার আগে বাপ মা বলতো দেখ হাঁস মুরগি ঘরের মধ্যে ঢুকছে কিনা, হাঁস মুরগি যদি ঘরের মধ্যে ঢুকে তাহলে ইফতারির সময় হয়ে গেছে। এখন তো ইসলাম একেবারে আপডেট হয়ে গেছে, মাত্রা মাত্রা জানার পরে সুন্দর ব্যবস্থা হয়ে গেছে। সুতরাং এই অন্ধবিশ্বাস থেকে বের হয়ে সঠিক মাত্রার উপর আসতে হবে। নিয়ত মানে অন্তরের সংকল্প, নিয়ত মুখের কিছু না, মুখে বলাটা মুস্তাহাব, যদি কেউ বলতে চাই বলতে পারবে কিন্তু নিয়ত মুখে বলাটা জরুরি না। 3 নম্বর ধাপ হলো আরবিতে বলা একটুও জরুরি না। দুয়ায় কোনো জানা না থাকলে অন্য দোয়া পড়া যাবে? জি, দুয়ায় কোনো যদি কেউ না পারে তাহলে কোরআনের যে আয়াত আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়া পড়া যাবে। অথবা আল্লাহুম্মাগফিরলি, এটুকু পড়লো নামাজ হয়ে যাবে। করেছে। তবে উত্তম হলো দোয়ায়ে কুনুত শিখতে থাকা, দোয়ায়ে কুনুতের বাক্যগুলো শব্দগুলো খুব অর্থবহ, এজন্য শেখার চেষ্টা করতে থাকা। শেখার আগ পর্যন্ত ওই জায়গাটায় কোরআন হাদিসের কোন একটা দোয়া পড়লেও সেটা হয়ে যাবে। সেই দোয়া বললাম সহজ হলো রব্বানা আতিনা, আর সেটা যদি না পারে আল্লাহুম্মা গফিরলি। গান শোনা কি গুনাহ? গান শোনা শুধু গুনাহ তো না, আরো হাদিসে আছে গান হলো শয়তানের রশি, শয়তান রশি দ্বারা বেঁধে নেয়। গান শুনলে দিলের মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। যারা নিয়মিত ভাবে গান শোনে তাদের দিলে আল্লাহর ইবাদত আর স্থান পায় না। এই জন্য গান শোনা গুনাহ, গুনাহ কবিরা। বাবা মার নাম, বাবা মার নামে কেউ যদি খারাপ কথা বলে তবে কি হয়? নাফরমান সন্তান, নাফরমান সন্তান গুনাহ কবিরা করলো। বাপ মার কাছে মাপ চাইতে হবে, বাপ মার জন্য দোয়া করতে হবে বাপ মা মারা গেলে। কিভাবে মন্দ কথা বলা থেকে বাঁচবো? চরিত্র ভালো করার জন্য ভালো চরিত্রবান মানুষের সাথে সম্পর্ক করতে হবে। স্বর্ণের সাথে চম্বকের সাথে লোহা লাগলে লোহার মধ্যে চম্বকের আকর্ষণ চলে আসে, নিজে নিজে ভালো হওয়া যায় না। ভালো মানুষের সাথে, ভালো ব্যক্তিদের সাথে মহব্বত করতে হবে সম্পর্ক করতে হবে। নামাজের চারটি মাযহাব কি, কোনটি মানব? বলতে চাচ্ছে যে মাযহাব গুলো, চারটা মাযহাব, কোরআন হাদিসের উপর আমল করার জন্য চারটা মাযহাবের কোন একটা মাযহাব মানলে সহজ হবে। মাযহাব মানা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কোরআন হাদিস মানা। মাযহাবের কোনো ইমামের কথা আমরা মানি না, ইমাম আবুহানি রহমাতুল্লাহ কোনো কথা কেউ মানে না। মানে কোনটা? কোরআন হাদিসের যে মাসলাটা উনি বলছেন সেটা মানে। যদি ওনার পিছনে কোনো দলিল না থাকে তাহলে সেটা মানবে না। এই জন্য মাযহাব মূল উদ্দেশ্য হলো শরিয়ত মানা, কোরআন হাদিস মানা। উকিলে কেউ মানে না, উকিলের আইনটা মানে, আইনটা কি? সরকার থেকে আসছে। তা মাযহাব হলো উকিল, ইমামগণ হলো উকিল। কিসের উকিল? শরিয়তের উকিল। শরিয়তের যে আইনগুলো আছে সেই আইনগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা যেহেতু জানি না বুঝি না, একটাই না আর আইনের সাথে সাংঘর্ষিক। যেমন অনেকে দলিল দেয় ইমামের কি পড়তে হবে, যে ব্যক্তি তোরা ফাতে পড়না তার নামাজ হবে না, দলিল দেয়। কিন্তু ইমামরা উত্তর দিয়ে দিতে, এটা মুস্তাদির জন্য না, একা কিভাবে নামাজ পড়ার জন্য? এটা তো উত্তর না থাকতো তাহলে তো আমি ওই হাদিসে ওদের মতো আলো হয়ে যেতাম। এই জন্য মাযহাব মানা ছাড়া সঠিক শরিয়ত মানা সম্ভব হয় না। তা মাযহাব মানার উদ্দেশ্য ব্যক্তি মানা না, শরিয়ত মানা। চারটার যে কোনো একটা পরিপূর্ণ ভাবে মানতে হবে, তাহলে ইনশাল্লাহ তার পক্ষে শরিয়ত মানা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله مشان আমরা গুনাহগার, يا الله গুনাহ বুঝে মাথায় নিয়ে আমরা তো শাহী দরবারে হাত তুলেছি, يا الله মুখ ভরা আশা নিয়ে, يا الله কোরআন কে সামনে নিয়ে মুক্তি দিবসে, يا الله আপনি আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন, يا الله আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ছোট বাচ্চা দেখলে বোঝা যায় মায়ের আমাদের পেছনে কত কষ্ট করেছিলেন। ইয়াল্লাহ শীত নাই, গরম নাই, খাওয়া নাই, ঘুম নাই, ইয়াল্লাহ সবসময় সন্তানের পেছনে থাকতেন মা, না জানি আমার বাচ্চা কোনো কষ্ট পায় কিনা। ইয়াল্লাহ সেই মায়েরও আমরা এভাবে বিনিময় দিতে পারি নাই। ইয়া আল্লাহ বাপ্পার হক আদায় করার আগে যাদের বাপ্পা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইয়া আল্লাহ অন্ধকার কবরে বসে বসে সন্তানের নেকামলের দিকে তাকিয়ে থাকে, ইয়া আল্লাহ সেই বাপ্পার কবরের আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ সেই সমস্ত বাপ্পার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ বাপ্পার নাফরমানি করলে আপনি অসন্তুষ্ট হন, বাপ্পার সন্তুষ্টির মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্টি রয়েছে। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে আমাদের বাপ্পার সন্তুষ্টি লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা অন্ধকার কবরস্থ, সে সমস্ত বাপমার জন্য জান্নাতুল ফেরদাউসের পায়চালা করে দেয়। আল্লাহ নিয়মিত ভাবে বাপমার জন্য ইসালে সব সব রেসালি এবং দোয়া নিয়মিত ভাবে করবার তৌফিক দান করে। আল্লাহ আমাদের যাদের বাপমা জীবিত আছে আল্লাহ সে সমস্ত বাপমার হক আদায় করবার তৌফিক দান করে। আল্লাহ বাপমার খেদমত করবার তৌফিক দান করে। আল্লাহ বাপমার সন্তুষ্টি অর্জন করবার তৌফিক দান করে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে। আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নে। আল্লাহ কোরআন ও সুন্নাতের আশেক ভাই আল্লাহ প্রেমিক হিসেবে কবুল করে নে। আল্লাহ দূর দূর থেকে কত ভাইরা আল্লাহ কোরআনের মহব্বতে আসে আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কোরআনের এই তাফসিরকে আপনি আমাদের সকলের হেদায়েতের জন্য কবুল করে নে। আল্লাহ এখানে সামান্যটুকু দেওয়ার বরকতে আমাদের বাকি সময়ের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদের দুনিয়াবি অন্য কাজেও আপনি বরকত দান করেন। আল্লাহ এবং কোরআনের হুকুমগুলো আল্লাহ জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব আছে অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন, যে আল্লাহ অসুস্থ তাদের জন্য সুস্থতার পায়চালা করে দেন। অনেক গাড়ি পাকা মানুষ দীর্ঘক্ষণ ধরে কষ্ট করে বসে থাকে, আল্লাহ মাথায় ব্যথা লাগে বুঝি, আল্লাহ তাদের এই কষ্টের উত্তম বিনিময় আপনি দান করেন। আল্লাহ কালকে আমাদের ময়দানে কোরআন যেন তাদের পক্ষে আমাদের পক্ষে সুপারিশ করে, আল্লাহ এভাবে কোরআনকে গ্রহণ করবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, আল্লাহ সময়ে বরকত দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার রসুলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করেন। আল্লাহ কত মানুষ কত ভাবে মৃত্যুবরণ করতেছে, বিশ্বের আনাচে কানাচে কত মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ বিশ্বের মুসলমানকে সত্যিকারে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এবং জালেমের জুলুম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানের মৃত্যুর ফয়সালা করে দিয়ে আল্লাহ ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারি সেই তৌফিক দান করিয়ে আল্লাহ সত্তায় জারিয়া এমন কিছু কাজ করে যেতে পারি, অন্ধকার কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সব লাভ করব এমন কিছু কাজ করে যাওয়ার তৌফিক দান করিয়ে আল্লাহ মৃত্যুর সময় যেন কল্যাণ নসিব হয়, জান্নাতি বান্দা হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের আমাদের বন্ধুদের বন্ধুত্বকে বাড়িয়ে দে, আল্লাহ আমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে কবুল করে নে, আল্লাহ একে অপরের উপর জুলুম করা থেকে বিরত থাকবার তৌফিক দান করে, আল্লাহ জুলুমের শিকার হওয়া থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে, আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দান করে, যার মালে বরকত দান করে, যদি আখিরাতে ইজ্জত ওয়ালা জিন্দেগি লাভ করবার তৌফিক দান করে, আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশা গুলোকে কবুল করে নে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.